أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا ماي بارون دايلو اللار نامي والفجر شپت اشار وليال عشر شپت دوش رجوني والشفع والوتر شپت جور و بجورير والليل إذا يس ابن شپت رجونير جاكن وغا غطو هيته تاكي هل في ذلك قسم لذي حجر نشچو يهر مد شپت رؤيه چه بود شمپن و بكتير جنو ألم تر كيف فعل ربك بعاد تمي كي دیکھناي تمار پرتيبالوك كي كوريه چلن عاد بانشر إرم ذات العماد إرم غطرر پتی جهارا ادھیکاري چلو شوچ و پرشادر التي لم يخلق مثلها في البلاد جهار شمطلو كونو دش نربطو حي ناي وثمود الذين جابوا الصخر بالواد يبون سامودر پتی جهارا اپتتاك پاثر کاتیا گرهو نربان کوريه چلو وفرعون ذي الأوتاد يبون بهو شنو شبیرر ادھی پتی فرعونر پتی الذين طغوا في البلاد جهارا دش شما لنغن کوريه چلو فأكثروا فيها الفساد يبون شكاني عشانتي بلدتي کوريه چلو فصب عليهم ربك سوط عذاب اتب پر تمار پتی پالوك وحدر اوپر شاستر کشاگا تھانے لین إن ربك لبالمرصاد تمار پتی پالوك ابوشو شطر کو درشتی راکن فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن مانوش تو اي روپ جي تاہر پرتبالوك جاکن تاہاکے پرکھیا کرن شمان او انگروہ دان کریا تاکن شے بولے امار پرتبالوك اما کے شمانی تو کریا چن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিজিক সংকুচিত করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন না কখনো নয় বরং তোমরা ইয়াতিমকে সম্মান করো না এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না وتأكلون التراث أكلا لما এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেলো وتحبون المال حبا جما এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো كلا إذا دكت الأرض دكا دكا ইহা সঙ্গত নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হইবে وجاء ربك والملك صفا صفا এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফেরেশতা গণ وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وانى له الذكرى সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে তখন এই উপলব্ধি তাহার কি কাজে আসিবে সে বলিবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম সেদিন তাহার শাস্তির মতো শাস্তি কেহ দিতে পারিবে না এবং তাহার বন্ধনের মতো বন্ধন কেহ করিতে পারিবে না হে প্রশান্ত চিত্ত তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া فادخلي في عبادي আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও وادخلي جنتي আর আমার জান্নাতে প্রবেশ করো।